السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا، من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له، وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له، وأشهد أن محمدًا عبده ورسوله. أما بعد، فإن خير الحديث كتاب الله، وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم، وشر الأمور محدثاتها، وكل محدثة بدعة، وكل بدعة ضلالة، وكل ضلالة في النار. أعوذ بالله من الشيطان الرجيم. من أجل ذلك كتبنا على بني إسرائيل أنه من قتل نفسا بغير نفس أو فساد في الأرض فكأنما قتل الناس جميعا، ومن أحياها فكأنما أحيا الناس جميعا. ولقد جاءتهم رسلنا بالبينات ثم إن كثيرا منهم بعد ذلك في الأرض لمسرفون. গগনে ভবনে যত প্রশংসা আল্লাহর জন্য, যে আল্লাহ আমাদের সৃষ্টিকর্তা, আমাদের জান প্রাণ মাল ধনের মালিক, যে আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন, রুজি দিয়েছেন, বালা মুসিবত সবকিছুই তিনি দিয়েছেন। বালা মুসিবত দিয়ে ধৈর্যের পরীক্ষা নিয়ে আমাদেরকে জান্নাত দেওয়ার ওয়াদা করেছেন। শত সহস্র দরুদ ও সালাম বর্ষিত হোক সেই দয়ার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ রাহমাতুল্লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর, যে মহানবী আল্লাহ তাআলার সৃষ্টির প্রতি, যে রহমতের নবী আল্লাহ তাআলার সৃষ্টির প্রতি রহমত করতে নির্দেশ দিয়েছেন। তিনি বলেছেন যে তোমরা পৃথিবীবাসীর প্রতি রহম করো, তাহলে যিনি আকাশে আছেন তিনি তোমাদের প্রতি রহম করবেন। সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। আমরা আজকে এমন একটা বিষয় নির্বাচন করেছি যে বিষয় অহরহ আমরা শুনে থাকি, মৃত্যু সংবাদ। আজকে আমাদের এবং সারা বিশ্বে বহু জায়গা বহু মানুষ মারা যাচ্ছেন অন্যায়ভাবে। এই জন্য আমরা আজকে আলোচনা করব যে অন্যায়ভাবে হত্যা করা কি, অন্যায়ভাবে খুন করা কি, এই খুনের শাস্তি কি, খুন করলে কি হয়, কেন মানুষ আবেগ বসে অন্যায়ভাবে অন্যকে খুন করে বা মাথা গরম হয়ে অপরকে খুন করে, কথা কাটাকাটি হয়, তারপর হাতাহাতি হয়, লাঠালাঠি হয়, তারপর হয় গোলাগুলি। ইসলাম সকল কিছুর সীমা বেঁধে দিয়েছে, প্রত্যেক জিনিসের সীমাবদ্ধতা। যে ঝগড়া মুখে হবে সেটা মুখেই সীমাবদ্ধ থাকবে, হাতে যাবে না। যেটা হাতাহাতি হয়েছে সেটা লাঠালাঠিতে যাবে না, যেটা লাঠালাঠি হয়েছে সেটা গোলাগুলিতে যাবে না। প্রাণ হত্যা ইসলামে জায়েজ না, অন্যায়ভাবে। অন্যায়ভাবে মানে কি? ন্যায়ভাবে কোন প্রাণ হত্যা আছে? ন্যায়ভাবে প্রাণ হত্যা আছে ইসলামে। যেমন জিহাদে আপনার রক্ত পিয়াসিকে আপনি হত্যা করবেন, এটা অন্যায় না। আপনাকে কেউ হত্যা করতে আসছে, আপনি আত্মরক্ষার জন্য তাকে হত্যা করবেন, এটা অন্যায় না। আমরা পশু জবেহ করে তার মাংস খাই, এটা অন্যায় না। এছাড়া খুন খারাপা করা অন্যায়। ইচ্ছাকৃত খুন, খুন কয়েক প্রকারের হয়ে থাকে। ইচ্ছাকৃত খুন, আপনি একটা মানুষকে, আপনার কোন দুশ্মনী নিশ্চয়ই থাকে, এমনিতে কেউ খুন করে না পাগল ছাড়া। এই শুনলেন কদিন আগে মসজিদে গুলি মেরে একজন বাঙালিকে মেরে দিল, এটা তার মাথায় ডিফেক্ট ছিল। তো মাথায় ডিফেক্ট থাকলে এরকম সারা বিশ্বে অনেক জায়গায় ঘটে। মাথা খারাপ, একটু মাথা গরম হয়েছে, ব্যাস ঘরে পিস্তল আছে, বের করে চালিয়ে দিল, এটা না। এর মধ্যে তার ইচ্ছা কাজ করে না। ইচ্ছাকৃত খুন, আপনার প্রতি কোন শত্রুতা আছে, খুন করে দিলেন। আর একটা আছে, দ্বিতীয় নম্বর খুন হচ্ছে ইচ্ছার কাছাকাছি, ইচ্ছাকৃত নয় কিন্তু ইচ্ছাকৃতের কাছাকাছি। কেমন? আপনি একটা লোককে মারলেন কিন্তু আপনার হত্যা করার ইচ্ছা ছিল না, এমন জিনিস দিয়ে মারলেন যে জিনিস দিয়ে সাধারণত মারা যায় না মানুষ। যেমন মুসা নবীর মা, এক থাপ্পড় লাগালেন কিংবা এক ঘুষি মারলেন আর লোকটা মারা গেল। মুসা নবীর কি হত্যা করার ইচ্ছা ছিল না? তেমনি এমন জিনিস দিয়ে মারা যাতে সাধারণত মানুষ মরে না, আপনার মারারও ইচ্ছা নেই কিন্তু সে মারা গেল। তো এ হচ্ছে যে এমন জিনিস দিয়ে মারা, মারলেন যাতে মারা যায় না মানুষ, কিংবা এমন করে মারলেন যে একজনকে মারতে গেলেন আর একজনকে লেগে গেল। পাখি মারতে গেলেন, লাগলো মানুষকে, একে বলে কাতলে খাতা, এটা হচ্ছে ভুল করে। আর যেটা আপনি, আপনার ইচ্ছা ছিল না কিন্তু এমন জিনিস দিয়ে মারলেন যাতে করে সাধারণত মানুষ মারা যায় কিন্তু মারার ইচ্ছা ছিল না, সেটা হচ্ছে ইচ্ছাকৃতের কাছাকাছি। তাহলে কি হলো? প্রথম হলো ইচ্ছাকৃত, স্বেচ্ছাকৃত। দ্বিতীয় হচ্ছে যে স্বেচ্ছাকৃতের কাছাকাছি, তার মানে এমন জিনিস দিয়ে মারা যাতে সাধারণত মানুষ মারা যায় কিন্তু মারার ইচ্ছা ছিল না। আর তিন নম্বর হচ্ছে কাতলে খাতা, এটাকে বলে কাতলে শিবে আহমেদ। এটা হচ্ছে কাতলে খাতা, তার মানে ভুল করে মারলেন, পাখি মারতে গেলেন মানুষ মেরে দিলেন। মোসানবীর মার হাতে করে কি মানুষ মরে? হাতে মানুষ মরে না, কিন্তু ইচ্ছাও ছিল না, একে বলা হয় কাতলে খাতা, তার মানে ভুল করে মারা। আর একটা মারা আছে যেটা হয় ইচ্ছাকৃত হয় কিন্তু আপনি বাধ্য হন, সেটা হচ্ছে যে আত্মরক্ষার, আপনাকে কেউ মারতে আসছে, আপনাকে মারতে আসছে তখন আপনিও চেষ্টা করছেন যে তাকে মারবেন, দেখা গেল শেষকালে সে মারা গেল। তো এইভাবে কয়েক প্রকার খুন হয়ে থাকে। আপনি যদি কোন সময়ে আপনার মাথায় রক্ত চড়ে আপনি যদি খুন করতে চান, তো খেয়াল করে দেখবেন যে আপনি কোন শ্রেণীর খুন করছেন, যে সেটা অন্যায় না ন্যায়। আপনার খুন ন্যায়ভাবে হচ্ছে না অন্যায়ভাবে? খুন করা সাধারণত সবাই খুন করতে পারে না, সাধারণত মহিলারা খুন করতে পারে না, কিন্তু মহিলারাও খুন করে, তাই না? অনেক খবর শুনছেন স্বামীকে হত্যা করেছে, গতকালই একটা খবর এলো এক স্ত্রী তার স্বামীকে খুন করেছে। তো সে বাধ্য হয়ে নিজেকে বাঁচাবার জন্য হয়তোবা তার হাতে এমন জিনিস এসে গেছে যে সেটা দিয়ে চালিয়ে দিল, হাতে পিস্তল ছিল কিংবা হাতে ছুরি ছিল, চালিয়ে দিল। সেই ক্ষেত্রে তার রাগে মাথায় রক্ত চড়ে গেলে খুন করে, বেরহম হয়ে যায়, নির্দয় হয়ে যায়। তো এই খুন করা সম্পর্কে আমরা জানবো আল্লাহ তাআলা কোরআনে কি বলেছেন এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে কি বলেছেন, যাতে করে আমাদের মনে একটা প্রেক্ষাপট থাকে যে যদি কোনো সময় এরকম সময় আসে যে খুনাখুনি করতে হয়, তাহলে সেটা ন্যায় না অন্যায় বিচার করে দেখব, বিবেক করে দেখব, তারপর করব। আল্লাহ তাআলা কোরআনে বলছেন, বানি ইসরাইলের জন্য লিখে দেওয়া হয়েছিল, ফরজ করা হয়েছিল, আর সেটা আমাদের জন্য কি, আন্নাহু মান কাতালা নাফসান বিগাইরি নাফস, যে খুনের বদলে খুন ছাড়া, দেখেন খুনের বদলে খুন নেয়, তবে এটা আপনার জন্য নয়, এটা সরকার খুনের বদলে খুন করবে, এটা হচ্ছে একটা ন্যায়সঙ্গত খুন। খুনের বদলে খুন ছাড়া আও ফাসাদিন ফিল আরদ, কিংবা কোন লোক পৃথিবীর বুকে অশান্তি সৃষ্টি করছে, সেই অশান্তি সৃষ্টির বদলে খুন কে করবে? সরকার। কেউ ধর্ষণ করে বেড়াচ্ছে, কেউ লুটতরাজ চালিয়ে বেড়াচ্ছে, কেউ মানুষ খুন করে বেড়াচ্ছে, এভাবে যদি কেউ ফাসাদ সৃষ্টি করে বেড়ায় তাকে খুন করা সরকারের জন্য ন্যায় বা বৈধ। তো যদি অন্যায়ভাবে কেউ খুন করে তাহলে ফাকান্নামা কাতালান্নাস জামিআ, একটা খুন করলে সে যেন সমস্ত মানব জাতিকে খুন করল। একটা খুন করা মানে কি? সারা বিশ্বে 600 কোটি থেকে ওপরে মানুষ, সমস্ত মানুষকে খুন করা। আর এখানে কিন্তু বলা হয়নি যে মুসলিম না অমুসলিম, যে কোনো মানুষ আপনি খুন করবেন অন্যায়ভাবে, আপনি যেন সারা বিশ্বের সমস্ত মানুষকে খুন করলেন। ওয়ামান আহিয়াহা ফাকান্নামা আহিয়ান্নাস জামিআ, আর যে ব্যক্তি একটা মানুষের প্রাণ দিল বা প্রাণ বাঁচালো, প্রাণ দেনেওয়ালা তো আল্লাহ, একটা মানুষকে যে বাঁচালো সে যেন সারা বিশ্বের সমস্ত মানুষকে বাঁচালো। তাহলে মানুষের প্রাণের দামটা আপনি বুঝতে পারবেন, মানুষের যে মূল্য, মানুষের জানের যে মূল্য সেটা আপনি বুঝতে পারছেন। একটাকে বাঁচালে সারা বিশ্বের সমস্ত মানুষকে বাঁচানো হয়, 600 কোটি প্রাণ বাঁচানো হয়। আর একটা মানুষকে মারলে 600 কোটি প্রাণ হত্যা করা হয়। এ হচ্ছে ইসলামের বিধান, খুন করা অন্যায়। ولقد جاءتهم رسلنا بالبينات ثم ان كثيرا منهم بعد ذلك في الارض لمسلفون, আল্লাহর রাসূলগণ পৃথিবীর বুকে এসেছে, মানুষ মেসেছেন, মানুষকে সতর্ক করেছেন, কিন্তু স্পষ্ট দলিল সহ নিদর্শন সহ আসা সত্ত্বেও বহু মানুষ সীমা লঙ্ঘন করে থাকে এবং করছে। সারা পৃথিবীর বুকে চোখ ফিরিয়ে দেখুন, সেখানে দেখবেন সারা বিশ্বে মানুষ কত খুন হচ্ছে, অন্যায়ভাবে কত রক্তপাত হচ্ছে। অনেক সময়ে মানুষ ফিতনায় পড়ে, ফিতনা সৃষ্টি হয়, সেই ফিতনায় বুঝতে পারা যায় না কোনটা হক কোনটা বাতিল, বুঝতে পারে না একদিকে মা একদিকে বাপ কার দলে যাব, বুঝতে পারে না দুই ভাইয়ের লড়াই কোন ভাই বড় ভাইয়ের দিকে যাব না ছোট ভাইয়ের দিকে যাব। দ্বন্দ্ব যখন আসে, এমন মুসলমানে মুসলমানে লড়াই হয়, হক বাতিল বোঝা যায় না, তখন আপনাকে তরবারি বের করতে হয়, তখন আপনি হত্যা করবেন না করবেন না? এ কথা, এই বিধান আমাদের শরীয়তে কোরআনেই বলা হয়েছে। সর্বপ্রথম যখন ইতিহাসে খুন, মানুষের ইতিহাসে সর্বপ্রথম খুন কখন হয়? আদম আলাইহিস সালামের ছেলেদের মাঝে দুই ভাইয়ে খুনাখুনি হয়, কোরবানিকে কেন্দ্র করে, একজনের কোরবানি কবুল হয়, একজনের কোরবানি কবুল হয় না। ফলে যার কোরবানি কবুল হয় না তার রাগ হয়, তার নাম কি? কাবিল। আর যার কোরবানি কবুল হয় তার নাম হচ্ছে হাবিল, বলছে কার আল্লাহ আখতুলান্নাক, আমি তোমাকে হত্যা করব। অবশ্য তাদের দ্বন্দ্বটা বিবাহ শাদী ইত্যাদি নিয়েছিল, যার ফলে বলল আমি তোমাকে হত্যা করব। তখন ভাই হাবিল বললেন, লাইম বাসাতা ইলাইয়া ইয়াদাকা লিতাক্তুলানি মা আনা বিবাসিতিন ইয়াদিয়া ইলাইকা লিআক্তুলাক, তুমি যদি আমাকে হত্যা করার জন্য তোমার হাত সম্প্রসারিত করো বাড়াও, তাহলে আমি তোমাকে হত্যা করার জন্য হাত বাড়াব না, আমি তোমাকে হত্যা করব না। কেন? ইন্নি আখাফুল্লাহ রাব্বাল আলামিন, আমি রব্বুল আলামিনকে ভয় করি। তাহলে রব্বুল আলামিনের ভয় যদি মনে থাকে, তাহলে অন্যায় করে যদি আপনাকে কেউ হত্যা করতে আসে আপনি হত্যা করবেন না। কেন, কি জন্য আপনি হত্যা করবেন না? আপনি তো নিজেকে বাঁচার জন্য হত্যা করতে পারেন, তাই না? আপনি পারেন হত্যা করতে, কিন্তু হত্যা করবেন না কেন? ইন্নি উরিদু আন তাবু আবিসমি ওয়া ইসমিক ফাতাকুনা মিন আসহাবিন নার, আমি চাই যে তুমি আমার এবং তোমার গুনাহ নিয়ে কোথায় যাও? জাহান্নামে যাও। আর আমি কোথায় যাব? ইনশাআল্লাহ জান্নাতে। অন্যায়ভাবে আমি খুন করতে চাই না, ফিতনা, ফিতনার সময় আপনি বুঝতে পারেন না বাস চল একটা একটা দলের সাথ দিই, একটা পার্টির সাথ দিই, একটা লোকের সাথ দিয়ে গিয়ে অপর পার্টিকে, অপর দলকে, অপর মানুষকে হত্যা করি। কিন্তু আপনার মনে এটা সংশয় আছে বা আপনার মনে সন্দিহান আছে যে তারা হকপন্থী না বাতিলপন্থী। যখন এরকম সন্দেহ থাকবে, খবরদার, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন তখন তরবারি ভেঙে দিয়ে কাঠের তরবারি বানাও, কাঠের তরবারি। হিংসা যেদিন যাইবে দুনিয়া ছাড়ি, সব তরবারি হইবে সেদিন কাছ ছেড়ে তরবারি। মনের ভেতরে তখন হিংসা নয়, আপনি বুঝতে পারছেন না হক বাতিল। সাহাবাতের জামানাতে এরকম হয়েছিল, হযরত ওসমানকে হত্যা করার ব্যাপারে কোন কোন সাহাবী বললেন না এতে যাব না, তার কারণ কোন কারা হকপন্থী কারা বাতিলপন্থী আমরা জানি না, ফলে অনেকে জাননি, সেই ফেতনাতে সামিল হননি। আর যখন স্পষ্ট নয় যে এটা সত্যপক্ষে জিহাদ কিনা, আমাদের ইসলামে জিহাদ আছে, সন্ত্রাস আছে, সন্ত্রাসের সাথে ইসলামের কোনো সাথ নেই, জিহাদের সাথে সম্পর্ক আছে, সেই জিহাদ যখন স্পষ্ট জিহাদ না হয় তখন আপনি খামখা অন্যায়ভাবে কোনো মানুষ হত্যা করতে পারেন না। মানুষ হত্যা না করা, অবৈধভাবে অন্যায়ভাবে প্রাণ হত্যা না করা রহমানের বান্দার গুণ। সূরা ফুরকানে শেষ দিকে আল্লাহ তাআলা রহমানের বান্দার কিছু গুণ বর্ণনা করেছেন, তার মধ্যে একটা গুণ হল ওয়াল্লাযীনা লা ইয়াদউনা মাআল্লাহি ইলাহান আখার, রহমানের বান্দারা কখনো আল্লাহকে ছেড়ে অন্য ইলাহ ডাকে না, অন্য ইলাহর ইবাদত করে না, অন্য ইলাহকে আহ্বান করে না। ওয়ালা ইয়াকতুলুনা আন-নাফসাল্লাতী হারামাল্লাহু ইল্লা বিল হক, আর ন্যায় ছাড়া অন্যায়ভাবে কোন প্রাণ হত্যা করে না। দেখেন রহমানের বান্দার গুণ, রহমানের বান্দার গুণ হল অন্যায়ভাবে কাউকে হত্যা করে না। ওয়ালা ইয়াজনুন, তারা ব্যভিচার করে না। ওয়ামাই ইয়াফআল যালিকা ইয়ালকা আসামা, আর যদি কেউ এই কাজগুলো করে, শিরিক করে, খুন করে, শিরকের সাথে সাথে দেখছেন কত বড় পাপ, শিরকের পরে পরে খুন করা মহাপাপ, আর তারপর জিনা ব্যভিচারের কথা বলা হয়েছে, যারা করবে তারা বিশাল পাপ করবে। ইযা আফলাহুল আযাবু ইয়াউমাল কিয়ামাহ, কিয়ামতে ডবল শাস্তি দেওয়া হবে। ওয়ায়াখলুদ ফীহি মুহানা, আর সেখানে তারা নিকৃষ্ট অবস্থায় বাস করবে, চিরস্থায়ী বাস করবে। আল্লাহ তাআলা আরো এক আয়াতে বলছেন, সূরা নিসার 92 নম্বর আয়াত, ওয়া মা কানা লিল মুমিনিন আন ইয়াকতুলা মুমিনান ইল্লা খাতা, ভুলবশত ছাড়া মুমিনের জন্য মুমিন হত্যা করা জায়েজ না, সঙ্গত নয়। ভুলবশত মানে কি বললাম, ওই যে একটাকে মারতে গেল, একটাকে লেগে গেল, এটা আলাদা কথা, কিন্তু ইচ্ছাকৃত কোন মুমিন কোন মুমিনকে হত্যা করবে না। আর যদি খাতা আন হয়ে যায়, ভুল হয়ে, ভুল করে যদি হত্যা হয়ে যায় তো কি হবে, فتحرير رقبه المؤمنه وديه مسلمه الى اهله। দেখছেন আপনি ভুল করে যে কোনো পাপ করবেন, সেই পাপ কি ধর্তব্য? আল্লাহ তাআলা বলেছেন, আমাদেরকে শিখিয়েছেন, রব্বানা লা তুআখিজনা ইন নাসিনা আও আখতানা। কিন্তু খুন, খুনের ব্যাপারটা এমন, মানুষের প্রাণের ব্যাপারটা এমন যে ভুল করে খুন করলেও তার শাস্তি ভোগ করতে হবে। কেন হলো, কেন সাবধানতা অবলম্বন করলে না, কেন তুমি পাখি মারতে গিয়ে গুলিটা এমন জায়গায় লাগলো যে মানুষ মারা গেল? মানুষের জান এত সস্তা, আর মানুষের জান তো এখন পাখির থেকেও সস্তা, তাই না? ঠোস ঠাস করে আলু মারছে, আলু ছুটছে, বাস ওই যে আলুর মতো বোম, বড় আলু আর কি, ছোট আলু না, আজীব বোম ছুটছে, বোম ঘরে ঘরে বোম, এই বোম মানুষের নিজেরা তৈরি করছে আর মানুষ মারছে, যেখানে মারছে চোখ বন্ধ করে মারছে, আবার অনেক সময় নিজেকে পেটে বেঁধে নিজেকেও মারছে। মানুষের প্রাণ এত সস্তা হয়ে গেছে, কিন্তু মানুষের প্রাণ এত সস্তা নয়। আল্লাহ তাআলা বিধান হচ্ছে যদি কেউ ভুল করেও খুন করে, হত্যা করে, তাহলে তারও শাস্তি আছে। কি করতে হবে? গোলাম আজাদ করতে হবে, মোমেন একজন মুসলিম গোলাম দাস মুক্ত করতে হবে। হুজুর দাস কোথায় পাবো? ঠিক আছে, দাস নেই তো সেরকম আরো ব্যবস্থা আছে, তবে যদি মাফ করে দেয় সেটা আলাদা কথা। বেশ, তো এখানে আমি যেটা বলতে চাইলাম যে এখানে কয়েক প্রকার খুনের কথা বলা হয়েছে, যেখানে একটা হলো কি, যদি মুমিন আপনি দাস মুক্ত না করতে পারেন, ফাইল্লাম ইয়াজিদ ফাসিয়াম শাহরাইন মুতাতাবিআইন, তাহলে এক টানা দুই মাস রোজা রাখতে হবে। রাখুন রোজা, কেন খুন করলেন আপনি? তাওবাতাম মিনাল্লাহ, আল্লাহর কাছে তওবা করার জন্য। ওয়া কান আল্লাহু আলিমান হাকিমা, আল্লাহ সর্বজ্ঞ হিকমতময়। আল্লাহ তাআলা তার পরের আয়াতে বলছেন, ওয়ামা ইয়াকতুল মুমিনাম মুতাআম্মিদান, আর যে ব্যক্তি কোন মুমিনকে ইচ্ছাকৃত খুন করবে, ফাজাজাউহু জাহান্নাম খালিদান ফিহা, তাহলে তার শাস্তি হল চিরস্থায়ীভাবে সে জাহান্নামে বাস করবে। কোন মুমিনকে খুন করলে চিরস্থায়ীভাবে জাহান্নামে থাকতে হবে। ওয়া গাযিবাল্লাহু আলাইহি, আল্লাহ তাআলা তার প্রতি ক্রোধান্বিত হবেন। ওয়া আদ্দা লাহু আযাবান আযীমা, আর তার জন্য বিশাল শাস্তি প্রস্তুত রাখবেন। এখানে একটা কথা খেয়াল করলেন, যে ব্যক্তি খুন করবে তাকে চিরস্থায়ী জাহান্নামী হতে হবে। খুন করা কোন পর্যায়ের গুনাহ? আমরা জানি যে গুনাহ তিন প্রকার, আকবারুল কাবায়ের, কাবিরা আর সাগিরা। কোন গুনাহ করলে চিরস্থায়ী জাহান্নামবাসী হতে হয়? আকবারুল কাবায়ের, নাস্তিকতা, কুফরি, শিরিক ইত্যাদি, নবীকে গালি দেওয়া, আল্লাহকে গালি দেওয়া, এ হল এমন গুনাহ যে গুনাহ করে তৌবা না করে মারা গেলে জাহান্নামে চিরস্থায়ী থাকতে হবে। বাকি যেগুলো কাবায়ের বলা হয়, কাবিরা গুনাহ, যেমন খুন করা, ব্যভিচার করা, মিথ্যা বলা, চুগলি করা, গীবত করা ইত্যাদি ইত্যাদি, সুদ খাওয়া, ঘুষ খাওয়া, এই কাবিরা গুনাহ করলে জাহান্নামে যেতে হবে ঠিকই, আল্লাহ যদি মাফ না করেন জাহান্নামে যেতে হবে, কিন্তু চিরস্থায়ী জাহান্নামবাসী হবে না। তার পাপ অনুযায়ী, যেমন ব্যভিচার করার, খুন করা, দুটোই তো পাপ, মহাপাপ, দুটো কি এক সমান? সমান পর্যায়ের না, নিশ্চয়ই ব্যভিচার থেকে খুন করাটা বেশি বড় পাপ। তো সেই অনুযায়ী তাকে জাহান্নামে থাকতে হবে, কিন্তু চিরস্থায়ী হবে না জাহান্নামে। কিন্তু আল্লাহ যে বললেন চিরস্থায়ী জাহান্নামবাসী হবে, এখানে আল্লাহ বললেন ফাজাযাউহু জাহান্নামা খালিদান ফিহা, ঠিক এই রকমই সুদের ব্যাপারে বলেছেন, ওমান আযা ফাউলাইকা আসহাবুন নারি হুম ফিহা খালিদুন, যে ব্যক্তি আবার ঘুরে হারাম জানা সত্ত্বেও সুদ খেতে লাগবে, তাকে চিরস্থায়ী জাহান্নাম ভোগ করতে হবে। তাহলে সুদ খাওয়া তো হুজুর এমন পাপ যে পাপে জাহান্নাম থেকে চিরদিনের জন্য মুক্তি পাওয়া যাবে না। ওলামারা বলছেন এগুলো ওয়াইদের আয়াত, ধমকের আয়াত, অন্যান্য আয়াত বা হাদিসের ভিত্তিতে বলা হয়েছে যে না, যদি এমন লোক তওবা করে না মারা যায় তাহলে তারা চিরস্থায়ী হবে না। তারা শাস্তি ভোগার পর, যদি আল্লাহ রহম না করেন তো শাস্তি ভোগার পর একদিন না একদিন জান্নাতে যাবে। শর্ত কি? তাওহীদ, শিরক থাকে না তাদের মধ্যে, যদি শিরক না থাকে, ইমান থাকে, সরিষা দানা পরিমাণ ইমান ও তাওহীদ থাকে, তাহলে একদিন না একদিন বেহেস্তে যাবে। কিন্তু এখান থেকে আমরা বুঝতে পারছি কি, যে সুদ খাওয়ার পাপ এমন পাপ যে পাপের জন্য তাকে চিরস্থায়ী জাহান্নামবাসী হওয়ার কথা। মানুষ খুন করা এমন পাপ যে পাপ যদি কেউ করে বা করে ফেলে তাকে চিরস্থায়ী জাহান্নামবাসী হওয়ার কথা। কিন্তু আল্লাহ তাআলা যেহেতু সে মুমেন, কোন মুমেন তো খুন করতে পারে না, মুমেন থাকা অবস্থায় কেউ ব্যভিচার করতে পারে না, মুমেন থাকা অবস্থায় কেউ মদ খেতে পারে না, তো মুমেন থাকা অবস্থায় কেউ খুন করতেও পারে না, যদি করে ফেলে খুন ইচ্ছাকৃত খুন করে ফেলে, যেহেতু তার বুকে তৌহিদ আছে, শিরিক আছে, নামাজি, কিন্তু খুন করে ফেলেছে, তাহলে তার শাস্তি জাহান্নাম। যদি আল্লাহ চান তাহলে তাকে শাস্তি ভোগাবেন ভোগাবেন ভোগাবেন, ছাই করে শেষকালে একদিন না একদিন বেহেস্তে দেবেন, আর বেহেস্তে গিয়ে তার নাম হবে জাহান্নামি। খুন করা চারটিখানি কথা না, আমার আপনার সবারই কথা না, খুন যারা করে তাদের দিমাগ আলাদা, ভাড়াটে গুন্ডা, ভাড়াটে খুনিয়া, এরা এদের ব্যাপারই আলাদা, তাদেরকে দেখলেই বুঝতে পারবেন যে হ্যাঁ এ খুন করতে পারবে। তো এই খুনিদের জন্য আল্লাহ তাআলা এমন শাস্তি রেখেছেন জাহান্নামে, যা বুঝতে পারছেন ওয়া আদা লাহুম আযাবান আযীমা, আল্লাহ তাআলা তাদের জন্য বিশাল শাস্তি, আযাবে আযীম তৈরি রেখেছেন। আল্লাহ তাআলা আরেক জায়গায় বলছেন সূরা আলে ইমরান 21 নম্বর আয়াতে, ইন্নাল্লাযীনা ইয়াকফুরুনা বিআয়াতিল্লাহি, যারা আল্লাহর আয়াত সম্পর্কে বা আল্লাহর আয়াতকে অস্বীকার করে, ওয়াক্তুলুনান নাবিয়িনা বিগাইরি হক, নবীদেরকে হত্যা করে। আল্লাহ আকবার, কিছু মানুষ আছে তো সাধারণ মানুষকে হত্যা করে না, নবীদেরকে হত্যা করে। ওয়াক্তুলুনা আল্লাযিনা ইয়ামুরুনা বিল কিসত মিনান নাস, আর মানুষদের মধ্যে যারা ন্যায় পরায়ণতার দাওয়াত দেয় তাদেরকে হত্যা করে। ন্যায় পরায়ণতা চলবে না, তোমরাই অন্যায়। ওই যে কিছু মানুষ আছে না, যখন পৃথিবীর বুকে আপনি শান্তির বার্তা দেবেন তখন তারা বলবে তোমরা অশান্তি সৃষ্টিকারী। এক শ্রেণীর মানুষ আছে না, তারা কারা? আল্লাহ তাআলা কোরআন মাজিদের দ্বিতীয় কি তৃতীয় পৃষ্ঠায় কথা বলেছেন যে যখন তাদেরকে বলা হয় লা তুফসিদু ফিল আরদ, তোমরা পৃথিবীর বুকে অশান্তি সৃষ্টি করো না, তখন উল্টে তারা কি বলে? ইন্নামা নাহনু মুসলিহুন, আমরা তো শান্তি প্রতিষ্ঠা করছি। এ কথা কাদের? মুনাফিকদের। শান্তি প্রতিষ্ঠা করছি আমরা, অশান্তি সৃষ্টি করিনি। আর যখন বলা হয় ইমান আনয়ন করো, ইমান আনো, তখন তারা বলে বেকুবদের মতো ইমান আনবো, ওই অমুক অমুক বেকুবরা ইমান এনেছে, এসব এসব বেকুবদের কাজ। বুঝতে পারছেন? মানুষদেরকে যারা ভালো পথে চলে তাদেরকে বেউকুব মনে করে, সারাফাত কামজোরি মনে করে, ভদ্রতাকে দুর্বলতা মনে করে, এমন শ্রেণীর মানুষ আছে যারা এদেরকে হত্যা করে। ফাবাশ্বির হুম, তাদেরকে সুসংবাদ দাও। সুসংবাদ ভালো না মন্দর? সুসংবাদ ভালোর হয়, কিন্তু আল্লাহ তাআলা এখানে সুসংবাদ দিচ্ছেন বি আযাবিন আলিম, কঠিন শাস্তির সুসংবাদ। আল্লাহ তাআলা নিষেধ করছেন ডাইরেক্ট সরাসরি, ওয়ালা তাকতুলুন নাফসাল্লাতি হারামাল্লাহু ইল্লা বিল হক, আর এমন আত্মা, এমন জান বা এমন প্রাণ তোমরা হত্যা করো না যাকে হত্যা করা অন্যায়। ওমান কুতিলা মাজলুমান ফাকাদ জাআলনা লি ওয়ালিহি সুলতানান, যাকে অন্যায়ভাবে হত্যা করা হলো তার ওয়ারেসের জন্য, তার অভিভাবকের জন্য এই আধিপত্য দেওয়া হলো, এ ক্ষমতা দেওয়া হল, সে খুনের বদলে খুন করতে পারে, সে নিজে নিজের হাতে না, বরং সরকারের, ইসলামী সরকারের কাছে তার বিচার, তার মোকদ্দমা দায়ের হবে, তারপর ইসলামী সরকার এই খুনিকে ধরে খুন করবে। ফালা ইউসরিফ ফিল কাতল, আর সেই ক্ষেত্রে কোন অন্যায় আচরণ করা হবে না, অতিরঞ্জন করা হবে না। একজনকে খুন করেছে দুজন, সাধারণ পাবলিকে, পাবলিকের হাতে যদি এই দায়িত্ব থাকত, তাহলে আপনি আমার ভাইকে খুন করলেন, এবার আপনাকে খুন করতে গেলে দেখা গেল কি যে আপনাকেও খুন হয়ে গেল, আপনাকে যারা বাঁচাতে এসেছিল তাদেরকেও আরো দু একটা বেশি খুন হয়ে গেল। হয়তো বা একটার জায়গায় দুটো তিনটে প্রাণ হত্যা হয়ে গেল। সুতরাং এখানে অতিরঞ্জন হতে পারে, বাড়াবাড়ি হতে পারে, সীমা লঙ্ঘন হতে পারে। ফালা ইউসরিফ ফিল কাতল, বাড়াবাড়ি করো না। ইন্নাহু কানা মানসুরা, সে হচ্ছে সাহায্য প্রাপ্ত যাকে অন্যায়ভাবে খুন করা হয়েছে। আল্লাহ তাআলা বলছেন যে প্রাণের এত বড় দাম আছে, মূল্য আছে, যে সেই প্রাণ হত্যা করা হলে সেই প্রাণের বিনিময়ে প্রাণ হত্যা করা হবে, খুনের বদলে খুন। কেন করলে এই খুনের বদলের খুন বা কেসাস যাকে বলা হয়, আমাদের শরীয়তের বিধানে রয়েছে, এ আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুল কেসাস, ইমানদাররা তোমাদের উপরে কেসাস, খুনের বিনিময়ে খুন, খুনের বদলে খুন, এর বিধান দেওয়া হল। আল হুররু বিল হুররি ওয়াল আবদু বিল আবদি ওয়াল উনসা বিল উনসা, মানে স্বাধীন মানুষের বদলে স্বাধীন মানুষ, দাসের বদলে দাস, মহিলার বদলে মহিলা। ফামান উফিয়া লাহু মিন আখিহি শাইউন ফাতিবাউন বিল মারুফি ওয়া আদাউন ইলাইহি বিহসান, হ্যাঁ, যদি কেউ মাফ করে দেয়, যদি কেউ বলে যে আমি দিয়াত নেব, অর্থদণ্ড নিয়ে মাফ করে দেব, কিংবা এমনিই মাফ করে দেব, সমস্যা নেই, কিন্তু যদি যাকে খুন করা হয়েছে তার বাড়ির লোক, তার পরিবার যদি মাফ না করে তাহলে মাফ নেই। আপনারা শুনেছেন এখানে কয়েকদিন আগে এক মিশরি লোককে কয়েকজন মিলে হত্যা করেছিল, তো সেখানকার সরকার থেকে চাপ এলো যেদেরকে মাফ করে দেওয়া হোক। সৌদি সরকার বলল আমার কোনো ব্যাপার নেই, যদি যাকে হত্যা করা হয়েছে তার পরিবারের সঙ্গে যোগাযোগ করে দেখা যায় যে তারা মাফ করে দিয়েছে, আমি মাফ করে দেব, আর তারা যদি মাফ না করে তাহলে আল্লাহর বিধান তার উপরে কায়েম হবে। বহু যোগাযোগ করা হলো রাষ্ট্রীয় পর্যায়ে, দূতাবাস এমবেসির মাধ্যমে বহু যোগাযোগ করা হলো মিশরের সাথে, তাদের পরিবারকে বোঝানো হলো যে মানুষরা তো মারাই গেছে, তো আপনারা মাফ করে দেন, এতগুলো লোক মারা যাবে। তো তারা বলল যে না, যারা অন্যায়ভাবে খুন করেছে সেই খুনিকে আমরা মাফ করব না। ফলে তাকে তাদেরকে খুন করা হলো। এটাই হচ্ছে শাস্তি, এটাই হচ্ছে বিধান, এটাই হচ্ছে ইসলাম। মাফ করে দিলে সমস্যা নেই, কিন্তু মাফ না করলে আল্লাহর কাছে মাফ হবে না। ব্যাস, এ হচ্ছে তাখফিফু মির রাব্বিকুম ওয়া রাহমা ফামানি ইতাদা বাদা যালিকা ফালাহু আযাবুন আলিম ওয়া লাকুম ফিল কিসাসি হায়াত ওয়া লাকুম ফিল কিসাসি হায়াতুন ইয়া উলিল আলবাব। আল্লাহ তাআলা বলছেন এই খুনের বদলে খুন করাতে তোমাদের জীবন রয়েছে। এখন যারা মানবাধিকার গোষ্ঠী, যারা আকেল নিয়ে চলে, আক্কেল আলীর ঘোড়ার উপরে চড়ে, তারা বলছে যে একটা মানুষ খুন হয়ে গেল, তো তার বদলে আরেকটাকে খুন করা, এটা তো আরেকটা খুন, এটা তো অন্যায়। অতএব তাকে যাবজ্জীবন কারাদণ্ড দাও, কিংবা তাকে রেখে দাও, পোষো, সরকার পুষবে তাকে, তাকে খুন করো না। একটা খুন হয়ে গেছে, তো আরেকটা খুন খুন। আর আল্লাহ তাআলা বলছেন ওয়ালাকুম ফিল কিসাসে হায়াত, তোমাদের খুনের বদলে খুন নেওয়াতে বা খুন করাতে কি রয়েছে, জীবন রয়েছে। কেন? এই শাস্তি না হলে খুন মানুষ করতেই থাকবে। চোরের শাস্তি হাত কেটে নেওয়া নৃশংসভাবে, এটা কেন, ঠিক আছে ওকে জেল দাও, শাস্তি দাও, অন্য শাস্তি দাও, হাত কেন কাটবে? এই কাটা হাত দেখে অন্য কেউ চুরি করতে সাহস করবে না। খুনের বদলে যখন সে জানবে যে খুন করলে আমাকে খুন করা হবে, তো লাভ কি? তখন সে খুন করতে উদ্বুদ্ধ হবে না। এই জন্য তোমাদের কেসাসে কি রয়েছে, জীবন রয়েছে। আর একটা দিক আছে, যে লোকটা খুন করলো তাকে ধরে যদি সরকার নিয়ে আসে এবং তাকে খুন করে, তাহলে যাকে খুন করেছিল সে তাদের লোকেদের মধ্যে ক্ষোভ চলে যাবে। আর তারা এটা যদি না হয়, তাহলে তাদের লোকেরা ওই লোককে খুন করার চেষ্টা করতে গিয়ে তাকে খুন করবে, আরো কিছু করে বসবে, আর তাদের মধ্যেও খুন হবে। যখন একে খুন করতে চাইবে, তখন এদের এর লোক বা এ নিজে আরো খুন করবে, এইভাবে খুন বেড়ে যাবে। এই জন্য সরকারিভাবে যদি যে খুনি তাকে ধরে নিয়ে শাস্তি দেয়, খুনের বদলে খুন নেয়, তাহলে তাতে জীবন রয়েছে মানুষের জন্য। এই জন্য এই মহান করুণাময় আল্লাহ বলেছে ওয়ালাকুম ফিল কিসাসে হায়াত। আর একটা খুন করা নৃশংস ঠিকই, আর একটা খুন করা হিংসা ঠিকই, কিন্তু ওই খুন করলে পরে সবাই শান্ত হয়ে যাবে, আর বেশি অতিরিক্ত খুন হবে না। আল্লাহ তাআলার বিধানের বিশাল হিকমত আছে, এই জন্যই আল্লাহ বলেছেন ওয়ালাকুম ফিল কিসাসে হায়াত। এখন মুশকিল হলো যদি সেরকম সিস্টেম না থাকে, আছে প্রত্যেক দেশেই, ইসলামী হোক অন ইসলামী হোক, খুনের বদলে খুনের কথা আছে, কিন্তু অনেক সময়ে অন্য কারণে সেটা কি হয়ে যায়, হ্যাঁ সেটা ক্যান্সেল হয়ে যায়, সেটা মানে কার্যকর হয় না কোনো কারণে, রাজনৈতিক কারণে হোক, অর্থনৈতিক কারণে হোক, যে কোনো কারণে, যে কোনো চাপে সেটা হয় না। কিন্তু ইসলামের বিধান হল যে খুন করবে তাকে খুনের বদলে খুন করা হবে। কে করবে? সরকার। এবারে চলুন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে কি বলেছেন হাদিসে খুনের ব্যাপারে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, আল্লাহ রাসূল বলেছেন, আউয়ালু মা ইউক্তা বাইনান নাসি ইয়াউমাল কিয়ামাতি ফিদ্দিমা। কিয়ামতের দিন সর্বপ্রথম বিচার হবে কিসের? কিসের? তিন শ্রেণীর বিচার প্রথম হবে। এক হচ্ছে আল্লাহর হক সম্পর্কিত, এক হচ্ছে বান্দার হক সম্পর্কিত, এক হচ্ছে আল্লাহর নিয়ামত সম্পর্কিত। আল্লাহর হক সম্পর্কিত হিসাব প্রথম কিসের হবে? নামাজ। বান্দা, তুমি নামাজ পড়েছিলে কিনা? ফাইন সালাহাত সালাহা সাইর আমালে, নামাজ ঠিক তো বাকি আমলগুলো হ্যাঁ মাসি মাসি। আর নামাজ যদি না থাকে, তাহলে বাকিগুলোকে বেশি টাইট করে হিসাব নেওয়া হবে, কেন করনি? তো আল্লাহর হক সম্পর্কিত প্রথম হিসাব হবে নামাজের, আর বান্দার হক সম্পর্কিত প্রথম হিসাব হবে খুনের, কেন খুন করেছিলে। আর আল্লাহর নিয়ামত সম্পর্কিত প্রথম হিসাব হবে আল্লাহর নিয়ামত, যে নিয়ামত কোনদিন নষ্ট হয় না, কোটি কোটি বছর ধরে রয়েছে, কমে যায় না। বলুন তো কি সেটা? পানি, আল্লাহ আকবার, ঠান্ডা পানি। এই পানি যাকে যার অপর নাম বলা হয়েছে জীবন, পানি না খেলে মারা যাবে মানুষ, জীব মারা যাবে, শুধু মানুষই না গাছপালা সব ধ্বংস হয়ে যাবে। যেমন চন্দ্র চন্দ্রে, যেমন মঙ্গল গ্রহে, যেমন অন্যান্য গ্রহে কিছুই নেই, প্রাণ নেই, কেন পানি নেই? পানি হচ্ছে প্রাণ। পানির হিসাব প্রথমে না, বান্দারে তোকে বহু কিছু দিয়েছিলাম কিন্তু তার মধ্যে ঠান্ডা পানি তোকে পান করিয়েছি পেপাসায়, বল সোম্মালা তুস আলুন্না ইয়াউমা ইজিন আনিন নাই, নিয়ামত সম্পর্কে কাল কেয়ামতের দিনে তোমাদেরকে অবশ্যই প্রশ্ন করা হবে, দাও জবাব কি আছে, পানি তো খেয়েছিলে। আমরা বড়জোর যা কিছু করতে পারি আল্লাহর বিনিময়ে, আমরা আল্লাহর ইবাদত করতে পারি, আর পানি যখন খাবো এই ঠান্ডা পানি একবার কমসে কম খাওয়ার পরে কি বলবো, আলহামদুলিল্লাহ। আমাদের দেশে তো মানুষ পুকুরের পানি খেত, নদীর পানি, এখনো অনেকে খায় পুকুরের পানি, নদীর পানি, তারপরে টিউবওয়েলের পানি, তারপরে আপনার বালাদিয়ার পানি, এখন মাশা আল্লাহ পানি তো পানি। হ্যাঁ, কিভাবে এই পানিটাকে বিশুদ্ধ করে পরিশ্রুত করে ঠান্ডা ফ্রিজে রেখে, আরে এ নিয়ামতের হিসাব এত কি সহজ। যারা পুকুরের পানি খেয়েছে তাদেরও হিসাব হবে, তাহলে আমরা এত বড় নিয়ামত এই সেই নিয়ামতকে এমন ভাবে খাচ্ছি ব্যবহার করছি, আমাদেরকে কত বড় হিসাব লাগবে। আল্লাহ তালা কত সুখে রেখেছেন, বোতলে ভরে পরিশ্রুত করে, বোতলে ভরে বোতলটাকে আবার সিল মেরে দিয়ে, এই যে পানিটা খাওয়া হয়েছে না, অর্ধেক পানি আছে, এই পানিটা কাউকে দিলে কেউ খাবে, কেউ খাবে না, বলবে মুখ লাগিয়েছে, তাই না? পানি আমরা এমন ভাবে ব্যবহার করছি, অপচয় করছি, এর হিসাব আরো করা হবে। ব্যাস, আরেকটা হিসাব আছে কেয়ামতের মাঠে, দুই প্রতিবেশী, দুই প্রতিবেশীর মাঝে বিচার সবের আগে হবে। যদি পাশাপাশি পাশ করে অথচ আপোষে লড়াই লড়ে, তাহলে তাদের হিসাব। যাই হোক, আমাদের বিষয় ছিল প্রথম খুনের বিচার হবে আল্লাহর কাছে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কুল্লুল মুসলিমি আলাল মুসলিমি হারাম দামুহু ওয়া ইরদুহু ওয়া মালুহু, এক মুসলমান অপর মুসলমানের জন্য হারাম তার খুন, তার সম্ভ্রম ইজ্জত এবং তার মাল, কোন ক্রমেই জায়েজ না। তার মাল তুমি অপখাবে মানে হরণ করবে, অন্যায়ভাবে খাবে, তার ইজ্জত লুটবে, এটা হারাম, তেমনি তার খুন খারাপা করবে, এটাও হারাম। ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সিবাবুল মুসলিমে ফুসুক, মুসলমানকে গালি দেওয়া ফাসেকি, ওয়া কিতালুহু কুফর, আর তার সঙ্গে খুনাখুনি করা, খুনোখুনি করা কুফরি। এখানে কুফরি বলতে বড় কুফরি না, ছোট কুফরি। যদি আপনি কারো সঙ্গে খুনোখুনি করেন, রক্তারক্তি করেন, কারো রক্তপাত ঘটান, তাহলে সেটা হচ্ছে এক প্রকার কুফরি। ইবনে উমার রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, হজ্জাতুল বিদা, বিদায়ী হজ্জের ভাষণে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আলা ইন্নাল্লাহ হাররামা আলাইকুম দিমাআকুম ওয়া আমওয়ালাকুম কা হুরমাতি ইয়াউমিকুম হাযা, বিদায়ী হজ্জের ভাষণে, কোন জায়গাতে, হজে, আল্লাহ তাআলা তোমাদের জান, তোমাদের খুন, তোমাদের মাল হারাম করেছেন, যেমন আজকের দিনে খুন করা হারাম, এরকম অবস্থায় খুন করা যাবে, হারামে খুন করা যাবে, তো এখানে যেমন যাবে না, তেমনি সব সব সব জায়গার জন্যই হারাম করা আছে। ফি বালাদিকুম হাজা, এই মক্কাতে হারাম, তেমনি সব জায়গায় হারাম, ওয়া ফি শাহরিকুম হাজা, এটা শহরে হারাম, এই হারামের শহরে যেমন মাসে যেমন হারাম, তেমনি সব মাসে হারাম। আলা হাল বাল্লাগতু, শোনো আমি কি পৌঁছে দিয়েছি, কালু নাআম, সবাই বলেন হ্যাঁ আল্লাহ রাসূল আপনি পৌঁছে দিয়েছেন। তিনি বলেন, আল্লাহুম্মা শাহাদি, আল্লাহ আপনি সাক্ষী থাকুন, আমি পৌঁছে দিয়েছি আমার উম্মতের কাছে, আমি আমার খবর পৌঁছে দিয়েছি। তারপর আবার বলছেন, ওয়াই হাকুম, সাবধান সতর্ক হও, তোমাদের ধ্বংস হোক, লা তারজিউ বাদি কুফফারা, তোমরা আমার পরে কাফের হয়ে যেও না, ইয়াদরিবু বাদুকুম রিকাবা বাদ, যার ফলে তোমরা একে অপরের গর্দান মারতে থাকো, একে অপরকে হত্যা করতে থাকো। তাহলে হত্যা করা কাদের কাজ, কাফেরদের কাজ, মুসলমানদের কাজ হত্যা করা নয়, অন্যায়ভাবে তারা হত্যা করতে পারে না। আমি আগেই বলেছি জিহাদের ব্যাপারটা, চট করে কেউ বলবে হ্যাঁ তাহলে মুসলমানদের জিহাদ কেন আছে, জিহাদ আছে হত্যা করা অনেক সময়ে শান্তি প্রতিষ্ঠা করার জন্য হত্যা করতে হয়, কোনো খনি শান্তি প্রতিষ্ঠা করার জন্য হত্যা হয়। আপনি আপনার পেটে যন্ত্রণা হচ্ছে, ওষুধ খাচ্ছেন ওষুধ খাচ্ছেন, ভালো হচ্ছে না, শেষকালে ছুরি ধরতে হয় না হয় না? শেষকালে ডাক্তারকে ছুরি ধরতে হয়, অপারেশন করতে হয়। তো এই অপারেশন করা ভালো না, মানে এটা খারাপ, সত্যি খারাপ, যা জীবনের আশঙ্কা আছে, তবুও করতে হয়, কেন বাধ্য হয়? তেমনি জিহাদ আছে ইসলামে, এইভাবে বাধ্য হয়ে জিহাদের অনুমতি আছে, কিন্তু অন্যায়ভাবে খুন খারাপার অনুমতি নেই। আব্দুল্লাহ বিন আমর রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, মান কাতালা নাফসান মুআহাদান লাম ইয়ারাহ রায়হাতাল জান্নাতি ওয়া ইন্না রিহাহা লা ইউজাদু মিন মাসিরাতি আরবাইনা আমান। এখন বলবেন অমুসলিমকে হত্যা করা, আপনা আপনার মুসলিম দেশে যদি অমুসলিম থাকে তার মানে কি হত্যা করো? কেন কোরআনে যে আছে ওয়াক্তুলুল মুশরিকিনা হাইসু আসাকিবতুমুহুম ওয়াজাদতুমুহুম, কোরআনে যা যেখানে মুশরিকদেরকে পাবে সেখানেই হত্যা করো। এখন সৌদি আরবে মুশরিক আছে না নেই? তো সৌদি আরবে ইসলামী কানুন, ইসলামী নিজাম, ইসলামী সিস্টেম থাকা সত্ত্বেও হত্যা করে না কেন? কোরআনের অর্থ তা নয়, মুশরিকদেরকে যেখানেই পাবে সেখানে হত্যা করো। আপনার বাড়িতে আপনার গ্রামে পাশে বা পাড়াতে কোন অমুসলিম আছে, তাকে কি হত্যা করবেন এই কোরআনের আয়াত মেনে? না, এই উদ্দেশ্য না, এই যুদ্ধের ময়দানের কথা, এটা সাময়িকভাবে একটা নির্দেশ, তারপরে অনেক নির্দেশ আছে শান্তির সাথে বাস করায় আলাদা কথা, কিন্তু যেখানে পাবে সেখানেই হত্যা করো তা নয়। বলা হচ্ছে যে ব্যক্তি অন্যায়ভাবে কোন চুক্তিবদ্ধ মুসলিম রাষ্ট্রে বসবাসকারী জিম্মিকে হত্যা করবে কিংবা সন্ধি চুক্তি হওয়ার পর বিপক্ষকে হত্যা করবে, তার জন্য বেহেস্তের সুগন্ধিও হারাম। বেহেস্ত হারাম শুধু তাই না, বেহেস্তের সুগন্ধও হারাম। অথচ বেহেস্তের সুগন্ধ এই বর্ণনা অনুযায়ী 40 বছর দূরের পথ থেকে পাওয়া যাবে। আল্লাহু আকবার। অন্যায়ভাবে যদি কোনো অমুসলিমকেও হত্যা করেন তাহলে জান্নাতের সুগন্ধিও পাবেন না, তাহলে মুসলিমকে হত্যা করলে কি হবে? আল্লাহ মুস্তা। আবু বকরা নুফাই ইবনে হারেস সাকাফি বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইজাল তাকাল মুসলিমানি বিসাইফাইহিমা ফাল কাতিলু ওয়াল মাকতুলু ফিন্নার, যখন দুইজন মুসলমান তরবারি নিয়ে ওকে মারতে চেষ্টা করে ওকে মারতে চেষ্টা করে, শেষকালে একজন হত্যা হয় আর একজন হত্যাকারী হয়, কে জান্নাত কে জাহান্নামে যাবে? কেন দুজনেই জাহান্নামে যাবে? কেন যাকে হত্যা করা হলো সে তো বেচারি মারাই গেল, যেহেতু সে চেষ্টা করেছিল যে তার সাথীকে তার প্রতিপক্ষকে মারবে, তার নিয়ত দৃঢ় সংকল্প ছিল যে আমি ওকে মারব, আর ও বলছে ওকে মারব, শেষকালে যে তার শক্তি হল সে অপরকে মারল, দুজনেই জাহান্নামে যাবে। ফাল কাতিলু ওয়াল মাকতুলু ফিন্নার, দুজনেই জাহান্নামে যাবে। বললাম ইয়া রাসূলুল্লাহ হাযাল কাতিল ফামা বালুল মাকতুল, এ তো খুনি, এ তো জাহান্নামে যাবে, অন্যায় করেছে, কিন্তু যে খুন হয়েছে তার কি অন্যায়? ক্বালা ইন্নাহু কানা হারিসান আলা কাতলে সাহেবে, কারণ সে তার সঙ্গীকে প্রতিপক্ষকে হত্যা করার জন্য লালায়িত ছিল। অন্য এক বর্ণনায় আছে, ইদাল মুসলিমানি হামালা আহাদুহুমা আলা আখিহিস সিলাহ ফাহুমা ফি জুরুফি জাহান্নাম ফাইজা কাতালা আহাদুহুমা সাহিবাহু দাখালাহা জামিআন, দুজন মুসলিম যখন একে অপরের উপর অস্ত্র চালনা করে তখন তারা দোজখের কিনারায় অবস্থান করে দুজনেই, অতঃপর যখন তাদের একজন অপরজনকে হত্যা করে তখন উভয়ই দোজখে যায়। কথা আরো আছে, সময় শেষ হয়ে গেছে। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার ক্ষমতা দেন যে খুন, মানুষের প্রাণ হত্যা করা সহজ না, জিহাদের নামে হোক, ন্যায় প্রতিষ্ঠার নামে হোক, আমাদের সেটা ন্যায় জিহাদ কি না তা ভেবে দেখা দরকার। আন্দোলনের নামে হোক, সে আন্দোলন ঠিক ঠিক না বা ঠিক তা ভেবে দেখা দরকার। মানুষ খুন করার জন্য সবসময় প্রস্তুত হওয়া, নিজেকে সবসময় ওই উগ্রভাবে উগ্রপন্থা অবলম্বন করা, কট্টরপন্থা অবলম্বন করা, আতঙ্কবাদ কেবল গ্রহণ করা, সন্ত্রাসবাদ গ্রহণ করা, এ মুসলমানের কাজ না। মুসলমানের জিহাদ আছে, কিন্তু সব সমস্ত ধরনের কাজকেই, খুন খারাপাকেই আপনি জিহাদের রং চড়াবেন আর মানুষ খুন করে বেড়াবেন, এটা ভেবে দেখা দরকার। ভেবে দেখুন, যে সত্য কিনা, আপনি যে পথে হাঁটছেন সে পথ সত্য কিনা, ঠিক কিনা, সাধারণ মানুষের জনজীবন এইভাবে নষ্ট করছেন তা ভেবে দেখুন। তারপরে আল্লাহর কাছে জবাবদিহিতার জন্য তৈরি থাকুন। পরের কথা পরে ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দেন। রাব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার ওয়া সাল্লাল্লাহু আলা নাবিয়িনা মুহাম্মাদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।